মানবরূপী অমানুষদের জুলুমের জিন্দানখানায় যখন বিশ্ববাসী গুমরে মরছিল অব্যক্ত বেদনায়, ঠিক তখনই শান্তির বারতা নিয়ে এ ধরায় আবির্ভূত হয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তাঁর আদর্শ বাস্তবায়নের মাঝেই রয়েছে শান্তির নিশ্চয়তা। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি, সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি, কতবার তবুও হয়েছি আরো আকুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো মনে পড়ে তোমাকে, সাম্যমৈত্রীর দিশা তুমি, তাই তো খুঁজে মরি তোমাকে। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো মনে পড়ে তোমাকে, সাম্যমৈত্রীর দিশা তুমি, তাই তো খুঁজে মরি তোমাকে। চিরদিন খুঁজবই তোমাকে হে রাসূল, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল। ধরা হতে দূর করিবে যত সব দুঃখ অবিচার, আশার মালা আমি রেখেছি গেছে, আসবে তুমি একবার। ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার, তুমি যে মদিনার সেই বুলবুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, তোমারি নামে হে রাসূল, মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারি নামে হে রাসূল।